بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا. الله سبحانه وتعالى وحي قرباني এবাই মিহুং এবাহি মাক্কাগে মুশরিকুং এমিহুং এ আলোকং কুরানি আং হেন থাকে চারে এমিহুং আলোকং কুরা কামুগা মেনুই নুয়ে আল্লাহ ফিয়াবা আং হেন থাকে চাম মেনুই ওয়াই ইয়াদুউনা ইল্লা শাইতানাম মারিদা আদি হাম করুং এবাই মিহুং এ আলোকং কুরানি নুলাফা শাইতান আসে নুলাফা বেগে মা শাইতান আসে এমিহুং এ আলোকং কুরানি হাকিকাতুয়া এমি আয়াতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করবানি এবাই মিহুং আল্লাহ ফিয়াবা এ আলোকং কুরা ফারায়েত তাকি আং হিন তাকেচ্চে মিগে তাফসীর গো ইলমের মিদাড়ে ফানি এই এবাই মিহুং বুদু তাকা এবাই মিহুং গে খাস বুদু তাকং এবাই মিহুং দিফাওয়া নান তাকা কি এই আং হিন নান তাকে জার কাল্লা তায়া উজ্জা ইয়া মানাতা মিহুরিহা নান তাকি মি আং হিন নান তাকে মি এ তাফসীর এমিহুং এ আল্লাহ ফিয়াবা আলোকং কুরা ফারায় তাকি আং হিন তাকেচ্ছে আং হিন তাহা কাফে বেয়ান হিং আলোকং কুরানি আল্লাহ ভাই কোরবানি আনে তাফসিরুগা এই ইলমের বিদাড়ওয়ানি মুফাসসিরুম বিদাড়ওয়ানি এই মালায়েকা বে কালুম গে ওয়াহকে এই মক্কা গে মুশরিকুন দাওয়া কুরা গতুগা মালায়েকা তু নাকি আল্লাহ গে আং হিন দারিন আল্লাহ গে আং হিন দারিন এমিহুন দাওয়া কো ফওয়ানি এ গতা আল মালায়েকা তু বানাতুল্লাহ এমিহুন বনে ফওয়ানি মালায়েকা বেকাল নাকি এই আল্লাহ গে আং হিন দারিন এবাই আমি মালায়েকা তু আলোকং কংগুলুন মক্কা গে মুশরিকুন গে তেরেম বায়াকু মালায়েকা বেকাল না আলোকং কংগুলুন এগতং আল্লাহ রাহি করবানি এবাই আমি আল্লাহ ফিয়াবা এই দোয়া আলোকং এ কুরানি আং হিন ফারায়েত তাকাশে একামাকো হাকিকাতু গে এবাই আমি হুম আলোকং কুরানি শয়তান আর সবাব কি শয়তানা এবাই আমি হুন দিন বাস বাস তাহে গে সবাব এ না একুর আমরাক গে সবাব এ এবাই আমি হুম মালায়েকা বেকাল না আলোকং কুরি নওয়াতা এ বুদু তাকাং আলোকং এ কুরি এহিং কাম আল্লাহ রাহি করনি হাকিকাতু গে এবাই আমি হুম আলোকং কুরা ফারাতা কি এই নুলে ফাবে গে বা শয়তান আয় লানাহুল্লাহ আল্লাহু ইনা লানাল লাবাশি আল্লাহ রাহি করনি আল্লাহ ইনা লানাল লাবানে লানাল লাবাফা ইবানি ওয়াকালা شيطان أمي بناني أنا بفوا بعض تمي وقال لأتخذن من عبادك نصيبا مفروضا أنا هو كف بناني هو كف بنامي إبا الله أعطتكم ترين خاص بكم وبيك تمنى وكي كل الله شيء خاص بيك وكي كل الله شيء تمنى إبا هي تمنى أعطتكم كرمتك تمنى بها كيامن تريكم أدا كرمتك بيك دماء غنان أمي هم ترين দেন আনেকাসু ওয়াকফাই মানে ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ হামকাসবরু আল্লাহ ওয়াকফা বুনামে গান্ধী ওয়াকফা বুনামে এমিহুম মাগফিরাত দা হুসিমে তিমান না এমিহুম মাগফিরাত দা হুসিমে ওয়ালা উমান্নিয়ান্নাহুম আইতাফাত ওয়াত্তারুগে এদুনতা ওয়াসওয়াসতা এমিহুম গে হিত্তাকা ওয়াদ্দা হুসিমে ওয়ালা আমুরান্নাহুম আদি এমিহুন তিমান আমুরু কুরা হুসিমে ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি এই নাম সুফি তাহুগে খাম ফাইতাক খেডুমা তিমান নাম আমর কুরআন এমি হুং এর নাম সুফি কে খাম ফাইতাক কাডান নাম সুফি কে খাম ফাইতাক কেডুমা মিতাং মুরাদ কি এই বুদা এমি হুং খাস কুরা নাম সুফি তাকে কে খাম ফাইক কাডা আমি হার বস মুশরিকুন কুরা কামেং এই ইন্ডিয়া দস বুদাং আলো খাম কুরা আমি হুং কুরা কামেং এই গেরি এগে খাম ফাইক কাডা হুং নান বুদা খাস কপা বুদা বাগু বাগু বাগু কপা এটা কে তিদেন মাগমাতি গউলে এটা কে চাবে হুমা কি মানা কাম এটা কে চাই বেস গোনায় কুরমা কি ইয়েস মানা কাম এ ইগে নে কনফেক্ট কাডা ফিন দে এই বুদা বাগফ কো ফাউরি চেক কাম এগতুং এ নামি বুনানি আল্লাহ গে হাদরাত গে বাদ ওয়ানি কি মানে এমি হুন আমর কুরআন মে নাম সুফি তাহু গে কনফেক্ট তাক কেনওয়া ওয়ালা আমরান্নাহুম আদি এমি হুন তি মানে আমর কুরআ হুসিমে ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহি আল্লাহ গে খিলকাত বাদাল কুরমা আল্লাহ গে খালকু বাদাল করলুমা এবাহি আল্লাহ গে হেদ দেবুং বাদাল করলুমা মিগে এটা মুরাদিং ইলমের নাঙ্গা আছে এবারে এম মুরাদা কি দেন মেয়ে বায়ান করা উন এই এটা কেতি খাম ফাইত তাক কেন এই আল্লাহ গে খালকু বাদাল করলু আল্লাহ গে খালকু এমিং বাদাল করলানি আনে মানে কি এটা কেতি হোজা করু হোজা করু হোজা করু মা কি এই এটা কেতি গে জিনসি বাদু বাদু এই আনেম মানে কি ইনসানুঙ্গে তেরেং বায়াকু এমি হুঙ্গে বা এগো তাক্কান তাক কুরা ইনসানুঙ্গে তেরেং বায়াকা মক্কাগে মুশরিকুং এমি হুঙ্গে আলং এমি হুঙ্গে গুলে আলং এমি হুঙ্গে ওজা কুরে এই দেন এমিহুন কিবা ইকান্নাতওয়ালানি আমেকান এমিহুনগে খিদমাতান এমিহুন খাসা কুরমাট্টাকা দেন খাওয়েন জিং এমিহুন বেনমানওয়ান একান কুরিমা খাওয়েন জি বেনমানওয়ান এমিহুন নাং ইবাহাদায়বে মক্কাগ মুশরিকুমে গোতা শয়তান আমি বুনানি থিমান্না এমিহুন নাং আমর কুরআন মে গোতা কান্তা কুরমা দেন আল্লাহগে খিলকাত এমিহুন বদল কল্লানতে মিহুরিহা মানে মিগে একুলেবিগেমবে এই এ জানওয়ার তক বসে মিহুন কান্তা এবা কুরে আল্লাহগে খিলকাত বদল কুরুম আদি ইনসান নাং বসে এমিহুন কান্তা এবা কুরে دين الله قرباني ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا ادي شيطانا اي رحمت لك مقابله في مي هذا الناشه الله فيها الله فيها شيطانا كي امي هجه رحمت ريا كمغا ولي ريا كمغا بلا في مي هذا الناشه فقد خسر خسرانا مبينا هم قررون اينا بيان بكم وا هلاكم هم هلاك وجه بيان بكم وا گلم هم اينا گل هلاك وجه يعدهم ويمنيهم الله يكرمني اين ميستكن نن اكرا وعدته كي اي باطل وعدته باطل وعدته كي اين قرني بس حقيقه تنتي ويمنيهم ادي هم ابس حقيقه تنن ادون ور ادون تك كي شيطان ميستون غي تودن ابس حقيقه تنتي وما يعدهم الشيطان الا غرورا ادي شيطان وعد القران كيس كان من شيطان ادي من مس كيس انسان এই গিয়ামের দোহ শেতান আগাতম ইস্তাকুন দান গোস বুনান খালি এগে বাহারে আরম হেল্লুনি আহার মনাম ইয়াদ মাদ দেখ কর দেয় এই শেতান বুনান থিমন্না খালি এমন না ফং দালিলেন হে দেখ থিমন্না খালি এমন কো কুরআন কে মেগা বাক আল্লাহ বায়ান করা ওয়াফা গিয়ামের দোহ এ শেতান হেল্লুনি মিহুন শেতান আগাত দান ওয়া গোস দান নওয়ানে থিমন্না মেন মাদ দেখ কুরআন মিয়াদ এই শেতান বুনান থিমন্না কোন দালিলেন হে কানি না দেখ কি থিমন্না কে মাগা তাবা হুম হামে একানি হুস tamanni tahe ke hus edun tahe ke hus was was tahe ke timan na kalim ladini ibs dalilen ne ekama tiya baami hunan allah wa ni wa'd qurba fa dalil taka ekuga hujje bayan ko de ba fa ekama tiya baami hun tabanu inan nuinu he ekama mi timan na tiya baami hun gowan hadan kam ne te al timan na tiya baami mala men qurah mi khud amil de nafsu taka mala men qurah re timan na wisti tiya baami hun kam yadu mada dakan edi nu gowana ऐ शैतान गया दबुना ना के अल्लाह के बस फुदो के नवान हम यकीन बस याम इद्दो भगवान कंत तब से करेंगे वनी बयान को देवा याम इद्दो भगवान कंत तब से बयान को देवा फ एह नमेश इंसान है करेंगे मग तबाय में हम शैतान आगे मग मितबावन उलाइक मावाहुम जहन्नम अल्लाह कुर ने बामी हुन की बामी हुन के तम्मत कम ग नरक वामी हुन ने एबी हुन के तम्मत की नरक है ولا يجدون عنها محيصا ادي انا ركن فلان ابس ماكين من كنو فنان ادوا نركن نكون نان نركن نكون ماكين دان ابس تاني من كنو ادوا كن فنان والذين امنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا ادي ايمان وصالح عمل كرميهم الله سبحانه وتعالى مفدكم من ايه شرط قرب عمل اي عملا عمل نقش سلامه وان ابس مياكم والذين امنوا وعملوا الصالحات ايمان به ادي كما چن عمل بنا قران جي ايمان كما كي اي عقيده اي مؤمن مي هاگ عقيده اي ايمان كان اي عقيده كما چن عمل تب بنا نكره سورگيا كات نو مدي وي اي سورگيا كي مي استم عملو گه نتيجا اي عمل تو گه نتيجا اي زريا اي سورگ ون مٹکا الله گه رحمت حاصل کو مٹکا وا زريا اي رحمت گه زريا انسان سورگ ود وي يعني الله تن ايت گه وحي قران وا فاي بما كنتم تعملون تي بامي هم قري عمل تو گه نتيجا مي سورگيا كي amalun kore swarge kan wadewene amalun kos swarge wadewene kamak yagin kokgen huri miha e huri warabbodu kehi veri mali yegge terege shaytana ge mali yegge terege ena heri amalun kos swarge wadewene kama yagin kokgen huri jemiha ki ei warabbodu magfuratu makum magfurati faami allah ay qurbani wal ladina amanu wa amilus salihati iman be salih amal kurimi hun dan nashe sanudkhiluhum jannatin timan allah ba mihum waddawa huri me swarge taka تجري من تحتها الانهار اتنو گدارم ارتا دمی گمبا تفات و ترتو گ ارتا کیرو گ ارتا کا مامی گ ارتا کا فینو گ ارتا کا ادی وس تفات ننن کی گمبا ارتا رلو گ ارتا کا اتا گ دارم دمی گمبا خالدین فیها ابدا اتن ون ما فونی کن نا کن جین ابدو گ ابدن اتا گ دمی تی بے گتن اللہ سورگ و دوان ای نارکای ون نبا می نارکای نکون نا نے مومن گ تیرن بڑے فافا ورین ای می ہون گ فافا تک عذاب لی مفہ گ نارکان گ با می ہون نکون نا نے اے نم سورگ و دج میہ سورگ کم امرا دن نو نکون نا سورگ و دج میہ اتنا کون نکون نا کتن نو جی ہے وعد اللہ حقا می اللہ گ وعد فلے اے دو گن نو نے ہم یقین سے ای تھے دو وعد کی اللہ گ وعد کی ای تھے دو وعد کی ای شیطان دے فد وعد نو نے شیطان کرا فد وعد نو نے اللہ کو ربانی اللہ کو رب وعد ہم یقین بس تے دو نے کن کشوارے وعد اللہ حقا می اللہ گ وعد فلے تھے دو کشوارو ওমান আস্তাকু মিনাল্লাহি ক্বীলা আল্লাহ বরে ওয়াকিম বড় তেদুয়ারিয়া কি কা কইলে আল্লাহ বরে তেদুয়ারিয়া কোন হয় আল্লাহ বরে বড় তেদুয়ারি পারাতে নয় লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানিয়ি আহলিল কিতাব তে এই তেবামি হুঙ্গে হামা এখানি এদুন তাহুগে জারিয়াং হাসিল ওয়ানে চেন্নুনে হামা এখানি হিতাং আর ওয়াদ মাকুন স্বর্গে হাসিল নুয়ানে একাম ইসলামী আলগড় মেন্না আর বড় ফিলা ওয়ালে মি আয়াতুম মি দেহাওয়ানি লাইসা বিআমানিয়িকুম মি আদি উম্মীদ কোগ্গে হাসিল ওয়ানে তানে নুনে মি স্বর্গে কি আল্লাহর রহমতাকি মিসাল কা আলগড় মি তে স্বর্গে ওয়ানান কা মি ইয়াকিন কোগ্গে মিসাল শাহ শাহাদ গদ কানি মাকি মা স্বর্গে ওয়ানানে কোমে মি কোসে গুনানি এহিং আদি উম্মীদ কুম হাসিল ওয়ানে চেন্নুনে আমাকেন হিতাং আরা এরুন তাকাকু এ সুবর্গে কি হাসিল ওয়ানে চেন্নুনে তিয়াবানি হুই তাং আরা এরুন তা আমি তাফসীর গবাইং ইল মেরুম ইদালে ফে বহরি মি বাই মুসলিমুন মি মুসলিমুন মুখাতাব কম মি তাং কোলো মি লাইসা বি আমানিয়িকুম তিয়াবামি হুঙ্গে হিত্তাকাং ইয়ারা এরুন তা কুঙ্গে তানে হাসিল নুয়ানে বুনা বুনু মাকুং হামাই কানি আমাল তাকুগে মাচ্চা আমাল আমালিন নেতিয়াকা তিয়াবামি নকে এ নিয়মাচ্চাকেন হাসিল নুয়ানে মি ইলমের মিদালবানি বাই মিহুম বাই মুসলিম বুনা বুনু মেকে মি ইয়াহমেদ দোহুগা ইলান কুরা ফারাতিং ইলান কুরআনে মাংকান ইসমুহু মুহাম্মাদান ফাল ইয়াদখুলিল জান্নাহ এমি হে গেনাং এই মুহাম্মাদ কাম গাওয়া আমি হাস স্বর্গ বান্না এই মিহার রস বাই মিহুম দাওয়া কুরা কুরুমেং এই বাই ইসলামী গাম তাও মিহুম এমি হুম কমমে মি হে গেনাম গে কুরিয়াল্লান মুহাম্মাদ মিসাল কা পাকিস্তান পাকিস্তানু গে হুরি হাম মে কুরি গেনান মুহাম্মাদ মুহাম্মাদ কিয়া ফাদেন নাং কিয়া এই এমি হুম বুনানি মুহাম্মাদ এই বারকাত কা কি বান্না কিয়া এই এমি হুম বুনা বুনু মে বাই মি হুম গিতেন বুনা বুনু মে মি মাংকানা ইসমুহ ইয়ামে দহ ইদান কুরা ফারাতাম ইদান কুরআনে মাংকানা ইসমুহ মুহাম্মাদান ফাল ইয়াদখুল জান্নাহ এমি হেগ্গে নাং এই মুহাম্মাদ কামু গাবে জিয়া স্বর্গ বান্না আসে আও মান মাতা ইয়াউমাল জুমআহ দিন ওয়া তাস হুকুর দহ মার ওয়া জামিয়া স্বর্গ বান্না আসে আও ফি বালাদি কাযা দাখাল জান্নাতা নওয়াতা মিবেনি এবেনি রাহেগ্গা মার ওয়া জামিয়া স্বর্গ বান্না আনে মি ফাদা বুনুন্ত হুস বুনুন্ত ইবস দালিলা কানুলা এ বুনি বুনুন্ত এই ইবস ফায়দা কোরআনে চেনুনে এই ইবস ফায়দা কোরআনে চেনুনে ইয়াকুম সুবরগে হামে কানে বুনা বুনু মাকুম হাসিল নওয়ানে ওয়ালা আমানিয়ি আহলিল কিতাব আদি আহলু কিতাবিংগে মিহুংগে হিতাং এর এর উমবস মি তাকে চেন হাসিল নওয়ানে মিহু বসতি দাওয়া তাকে কফা নাহনু আবনা আল্লাহি ওয়া আহিব্বাউ তিমান্নামেন নাকি আল্লাহু গে দারিন নে আদি কালাঙ্গে লবুয়াতি আলোনে তিমান্নামেন লবুয়ারি তিমান্নামেন আদি এমি হমি বুনানি সুবর্গে কি তিমান নামেন না খাস সবে গেম বা তান্তানে লান ইয়াদখুলুল জান্নাতা লা লান ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা এমি হমি বুনানি সুবর্গে কান হাম ইয়াকিন বাস নুয়ান নানা ইয়াহুদি কোন নুয়াত নাসারা কোন মনে নুয়ান নানা সুবর্গে এমি হম পুরি আম মুজাররাদ দাওয়া তাকে মি এবস কাহালে হাকিকাতেন নে হামাই কানি বুনুন তাকে দাওয়া তাকে উম্মীদ তাকে মি ইয়াকুম এবস ফায়দা নু কুরআন আল্লাহ মি ওয়াহি কুরবানি এসওয়ারুকে আল্লাহ গ রহমাতেন হাসিলেন ওয়ানে হামাই কানি মুজাররাদ দাওয়া কুনে এ হামাই কানি হিতাঙ্গারা এরমাকুন আল্লাহ ওয়াহি কুরবানি নু মানে কানে লাইসা বি আমানিয়াকুম তিয়াবামি হুগে উম্মীদ তাহাকুম এতানেন হাসিলেন ওয়ানে এসওয়ারুকে ওয়ালা বি আমানি আহলিল কিতাবি আদি আহলুল কিতাবিং গে এদুন তাহাকুম এসওয়ারুকে হাসিলেন ওয়ানে মান ইয়ামালু সু আইন ইউজিজা বিহি দন্নারে নুবায়া কামে কফিয়া এক জাজালি বেনে গিয়া হয়তো মেহার মিয়া হুদি বসমি দাও বা করিতা তিমান নামে নাকি আল্লাহ কে খালিস আলম নে লবুয়াতি মিউন আল্লাহ কে লবুয়াতি আলম নে তিমান নামে নাকি আল্লাহ কে দারিন নে তিমান নামে নাকি আল্লাহ হে কুরবানি মান মান ইয়ামাল সু আন ইউজিজা বিহি নুবায়া কামে কফি মিয়া এক জাজালি বেনে গিয়া মে দোয়া হুগা নুবায়া কামে কফি মুসলিমুন গে তেরেন কামু গবিয়াস আদি কাফারুন গে মিউন গে তেরেন বিয়াস নুবায়া কামে কফি গে জাজালি বেনে দে মুমিনুন নাং ওতি মিসাল কে মিহুন না দুনিয়া গা আল্লাহ কুরমাতি কুরবা মুসিবাত তাকুন এ ফাফাতা কুফা ফাতা ফুসাবাত দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কামে কাফারুন নাং মিহুন গে কুরা ফাফাতা হুন না নে বরাবর এ মিহুন নাং কুরা ফাফাতা হুন না নে গিয়া মে দহ গে গে জাজা রাঙ্গাল দেখু মাট্টা কা আমি মান ইয়ামাল সু আন ইউজজা বিহি নুবায়া কামে কফি মি হাদান নাহর ইনাং গে জাজালি বেনে ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা এ মি হুন নাকা এ নুবায়া কামে কুরআন ইয়াক আল্লাহ গে হযরতুন এ কালাং গে ফিয়াবা ওয়ালি ইয়ারিয়া কুন ওয়া মাদাদ ইয়ারিয়া কুন ওয়া নাসরু দেন এ বিস ফারাতে মি হুন কা নুলি বেনে ইয়ামে দোহগা আল্লাহ গে হযরতুন এ কালাং গে ফিয়াবা হিন ফারাতে নেই সালামে কুরআন এ কালাং গে আযাব সালামে কুরআন হামে কা কুয়েশ নেই বাপ্পা ইয়াকাম মাম্মা ইয়াকা দারিয়া কু সালামাতে নু কুরে বেন আদি এম্মে লুবুতে আল্লাহ গে হযরতা এম্মে লুবুতে আলা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালে গে ফান এ কালে ফান গে দারি কাবালুম এম্মে এ কালে ফান এম্মে লুবি ওয়াডা গে নাওনি কালে ফান গে দারি কালুম দারি কাবালুম দেখে এই ফাতিমাতু গে ফান ফাতিমাতু গে ফান বিদাল মানে এ দারি ফুলায়ে মি আদু বাপ্পা গে আতু গো ইঞ্চ কাং এ দেশে বাপ্পা গে আতু গো ইজ্জা দে নামে একাম কিয়ামে দহ গে আল্লাহ গে হযরতুন বাপ্পা কাং ইবদিস ফায়দা দারি ফুলাকা ফোর করে নু দেবে ইবদিস ফায়দা কিয়ামত দোহ হামা হে আমালে কে ও নানি কিয়ামত দোহগা এমি হাকু সালামে কুরআন এ কিতামে মাতি বেরি ফারাতে গে দারি এক কামু গাবিয়াস কিতামে মাতি বেরি ফারাতে গে বাপ্পা কামু গাবিয়াস কিতামে মাতি বেরি ফারাতু গে বে বে কামু গাবিয়াস বড় দায়াতে সফিয়া দেন নানি বড় দায়াতে মিয়াদ তিমান না গাতু গইং ইচ্ছা কাঙ্গে দেরে দে বাহু শিমে কেম কিয়ামত দহ গে বেস ফায়দায় ফোর করে নু দেবে তিমান কারে ফান আব্বাস গে ফান দান নে বড় বেবে তিমান না কারে ফান গাতু গইং ইচ্ছা কাঙ্গে দেরে দে বাহু শিমে একম কিয়ামত দহ গে বেস ফায়দায় ফোর করে নু দেবে নে হে আমল উন্নানি কমে মিহা কাস আল্লাহু কুরবানি কিয়ামত দহ গা এবস মিহা কা আল্লাহু ফিয়া ওয়া আল্লাহু গে হযরতুন এবস মাদদ ওয়েরিয়া কো আদি রহমত তরিয়া কো নু লিবে নে এবস মিহা ومن يعمل من الصالحات من ذكر او انثى وهو مؤمن فاولئك يدخلون الجنه ولا يظلمون نقيرا الله يحيي قرباني هي عمل كف مي هذا النهر ومن يعمل من الصالحات هي عمل كرمي هند الناس هي عمل كرامي هند النهر من ذكر او انثى فرهنك كم غبيس ان هنك كم غبيس هي عمل كرامي هند النهر وهو مؤمن الله ايمان بحال نار هي عمل كرم شرطين اي دين شرطه بابي الله هي عمل قبول كرم افرتم شرطك اسلام كان ইসলাম নুয়ে কি তামে হে আমলে কুরিয়া কাস ঈমান নুয়ে কি তামে হে আমলে কুরিয়া কাস আল্লাহ কবুল নু কুরবান এম বেন আল্লাহ মি আয়াত গাস শর্ত কুরবানি শর্ত কুরবানি ওয়া মান ইয়ামালু মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ঈমান দে হুরে হে আমল কো ফি মি হাদান নাহরি আং হিনা কামু গাবিয়াস ফির হিনা কামু গাবিয়াস ফা উলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা এবামি হুম কিয়ামত দহ গো স্বর্গ ওয়া নানতে ওয়ালা ইয়ুযলামুনা নাকীরা যাররগে মিন বারওয়াস এবামি হুন নাং আনিয়াবের নুয়ে বেনতে zaddekin wa sallallahu subhanahu wa ta'ala ani averan wan mitang muradaki emiha ku kuri kusha kammenu wi allah jazaen devan jaza allah subhanahu wa ta'ala ku haj jaza devani hama evara evra iturkan allah nu devane adi bay farma af kod devba bay farma af kod devane ikalang darma mantakan ehin namaves he amale ko fiya allah subhanahu wa ta'ala ege diha guna yang eba ajru devba diha guna adi allah irada kurab bi farataka yavrum bi situr kod de vahis tate ka yahma bi se bafor kod de allah subhanahu wa ta'ala hi wa malik kufmiya ayyami hi ikhlas tarikan hore min barakun allah wahi qurani wala yuzlamuna naqira zarrig min murus allah qiyamid dohga ibs alakan aniyaver bodi nuganwana allah qurani wa man ahsanu deenan mimman aslama wajhahu lillahi wa huwa muhsinun wattaba'a millata ibrahim hanifa allah qurani deene gotun emiha kabura wakin hevi ka kuhe ei এমিহেগে মুনু ইহসান তেরিবা হাল আল্লাহ কুরিমাতি কফি মিহা এনে বুরাকিন দীনি গতুং হিওবেগে মানিকা কইয়ে এবাহি তাওহীদ তাওহীদ গ মাতিগে সাবিত ওয়েজ্জে মিহা বুরাকিন বড় দীনি গতুং ওয়াকিন হিওবেগে মানিকা কইয়ে তাওহীদ গ মাতি সাবিত ওয়েজ্জে মিহা মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি আল্লাহ টাকা এমিহেগে মুনু কুরিমাতি কল্লাফি মিহা এগে মুরাদ কি তাওহীদ গ মাতিগে সাবিত ওয়েজ্জে মিহা এনে বুরাকি দীনি গতুং মাতিবেরি মানিকা কইয়ে মাইবেগে মানিকা কইয়ে ওয়াত্তাবা মিল্লাত ইব্রাহিম হানিফা আদি ইব্রাহিম গে ফানুগে মিল্লাত তাবাউজ জামিহা হানিফান হুরিহা বাতিল আকীদা তাকুম ইত্তিবাবে হামে কানে আল্লাহ এনা কুরিমাত ইলা হাল হামে কানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরিমাত ইলা হাল ইব্রাহিম গে ফানুগে মিল্লাত তাবাওয়া মিহা বুরে ওয়াকিং হে ওকাম বডি কা কইয়ে ওয়াত্তাখাদ আল্লাহ ইব্রাহিম খালিলা আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ানি ইব্রাহিম গে ফানু খালিলে গে গতু গ হাদদা ইব্রাহিম গে ফানাং আল্লাহ দে ব্যাফা ওয়া নাসিম হামে কান আল্লাহ খালিলে গে গতু গ হেদবি দে নবিয়ুম কা মাসাবিত ওয়ানি এই আল্লাহ গে রাসূল আয়া ইব্রাহিম গে ফানা দে বেকালু খালিলা কি এই মিহা গে এম আরিস মিহা এম লো বি ওয়া ফারাত মুরিহা ফারাতে গে লো বি ইত কিবা কুফা হামে কান ইফারাতা কুরা লো বি এই খুল্লাতা কি খালিলা কি খালিলা কি এই হুরিহা ফারাতে গে লো ইব্বা বুরে মাতিবেরি লো ইব্বে ওয়া ফারাই এম আরিস ফারাই এ খালিলা কি আরে বাহু গে খালিলু মে কি আনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম গে ফানওয়ানি ইফাদা আরিস বেকালে গে কতু গে হাদদা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস আল কুরআনি লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাতাখাযতু আবা বকরিন খালিলান তিমান কালে ফান তি বামি হুগে তেরেন খালিলা কু হাদদাওয়ানে হাদদাওয়ানে নামা আবু বকর গে ফানে খালিলে গে কতু গে হেদদেবি ওয়ালাকিন উকুবাতুল ইসলাম এ কামা কুমি ইসলাম দিন গে উকুবাত তেরে কামে এই আল্লাহ ওয়ানি তিমান কালে ফান খালিলে গতু গে হাদদাওয়া ফা তিমান কালে ফান ওয়ানি আল্লাহ খালিলে গতু গে হাদদাওয়া ফা দেন ইতুরু মিহা কু খালিলে গতু গে হেদমত তিমান কালে ফান ওয়ানি মানা কুরাই ফা খালিলা কু তি বামি হুগে তেরেন তিমান কালে ফান হাদদাওয়ানে নামা আবু বকর গে ফানে খালিলে গে গতু গে হেদদেবি খালিলা কি এমমে আরিস এমমে বড় মিহা লো বিওয়া ফারাই এই খালিলা কি ইব্রাহিম গে ফানা আল্লাহ দে ব্যাফাওয়া খুসুসিয়াতে নেই হামে ফাদান ওয়া কাল্লামা আল্লাহ মুসা তাকলিমা মুসা গে ফানা আল্লাহ ওয়ানি বাসবাহি কুরাল ব্যাফ এবস ওয়াস্তায় নেতি মুসা গে ফানা আল্লাহ বাসবাহি কুরাম এই মুসা গে ফানা লিবিগেন ওয়া খুসুসিয়াতে ইব্রাহিম ফানা লিবিগেন ওয়া খুসুসিয়াতে মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিলে গে গতু গে কালে ফানা হেদদেউ ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আদি উড়তাকা বিমুগ ওয়াহা ইচ্ছেন মিলকো ওডিগেন মানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসে এই মিহেগে ইচ্ছেন নেমে বিমাকু আল্লাহ গে তাকে তিবানি মুলে বিমুগা ای الله لبیه چی میشه کم فایده نگه فرس ای چی دو کف دان جه نی هوری هاتینگ مفهوم همه ملک ورودی کمانه الله سبحان و تعالى ایک کوسه اینا هو دای چی چنگی فایگی ننوده وی نبی ما کم هوری هاتی دو کف دان جه نی الله وی کرو وافونی ولی الله میراث السماوات والارض ورتا کابی مگه میراث وارت وگه مانی الله آشه ای ام من چی تدو کف فایده نی هوری هاتینگ نان بی ماتیگا الله وی هوری هاتی گه ملک وری فراتکی وكان الله بكل شيء محيطا ادي الله کے علم فلوانی ہوری ہے چگ کے واشا گیا ہوری ہے چگ کے واشا ہے اللہ کے علم فلوے اکلاں گے وں ہنا دے گے وہاں ایک چن اڑ تکا بھی مگن وے ان اللہ لا یخفا علیہ شیء فی الارض ولا فی السماء اڑ تکا بھی مگ اللہ وں ہنا دے گے وہاں ایک چیس اے ہوری ہے چگ کے واشا اللہ کے علم فلو وے تم اللہ وحی قربانی و یستفتونک فی النساء خلیق فانا میستکم سوال قربانی تے ان ہنوں نہ بہے کو انہیں نہ بہے گو تو سوال کرو وانتے اساوے کن فتوا اسوان تے کلی فانو گے اری ہوں قل اللہ یفتیکم کلی فانو دار بار اللہ اکما بہے گو تن تی بہ می ہن نا ایکمبل نہ بہے گو تن فتوا دی وانے اے بہی بیان کو دی وانے مسئلہ تا و ما یتلا علیکم فی الکتاب ادی فتوگا اللہ سبحانہ تعالی بیان کروا تی بہ می ہن وچ بیان کر دی کن تتا یہ بہ وی دالوی اللہ وحی کر دی کن تتا ای نساء سورۃ غفر تما ایتن ای اللہ وحی کر وافن و ان خفتم الا تقسطوا فی الیتاما فانکحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع ای اللہ نے مستکنا بیان کو دے گیا تی بہ می ہوں گدھر گوا یتیم النام دو ای بہ یتیم النا کاوینی کو گن تی بہ می ہوں نن ایمی ہوں گے حق گران نو دے دان کما تی بہ می ہوں بیرو گن کما گو ونیا ایمی ہوں نا دے تری گا دل ری دان کما گو بیرو گن ننیا دین ایمی ہوں بہ تی بہ رے بہ تی بہ تی بہ می ہوں لو بی وا بہ کان ہن گے ترن کاوینی قراش دے نو تا تینن نو تا ہتر تی بہ کان قراش کما کے سان ہن نا بہ گو تن اللہ سبحانہ تعالی ونی می سورۃ گے قرتما ایت ہو گا بیان کر دے بہ وما يتلى عليكم في الكتاب في اليتامى في يتامى النساء اي انهنونگه ترن يتيم انهي کو دینا بہ گو تم اللہ وانی بیان کو دے وافے تی بہ منن نساء سورۃ کو فرتما ایت ہوگا اللاتی لا تؤتونهن ما كتب لهن اي تی بہ می ہوں گے کملن نن اللہ فرض کر دے وافا تکی تی نو دے انہنو اے کہ مانے کی یتیم کو دین اے می استہ ہوں گے بلم گدار ہوگا می تی بہ یتیم کو دین اے کو دین بڑے تی بہ ما بہ فہر می واگو تکی صاحب می ہا اے نہ اے بہ دیکھا وین کو ekam kaaven kurang e derum wagata kena bala hatta furimi hebima ka e nanu derane e kujja ranen nu de ekam randen ji ene wajib allah fardu kurav wafa kamen ei allah wai kurav wafani tiyabami hum nan allah subhanahu wa taala mi suratun nisa nisa suratuge furatama aitta hoge bayan kod devvi an henunge terein yatimun na behegotun e yatimun na kiye tiyabami hum ekabalun na taka allah fardu kurav yechennu de an henunne ebahaka allah wani mitanga bayan kurav wafa e وترغبون ان تنكحوهن تيكبل تيبامهم ادته ايكبلون نكاهني كورمان ابس رننودي كاهني كورمان ادته ايغوتكما كونو دان ايغوتكالس ايغوتها كما كونو دان انهم نابي ايغوتون الله مي بيان كورواني ايغوتها كما كونو دان ايغوت تيبامهم ادي كما كوانيا ايكبلون باتي بار باتي با فيهن انهم نتي بامهم كاهني كوراش ايهن انهم تها كاهني كوراش تيبامهم روحه دين الله مي هيكوروني وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْوِلْدَانِ وَأَنْ تَقُومُوا لِلْيَتَامَى بِالْقِسْطِ ادي الله سبحانه وتعالى تي بيامنا بيان كورا وافي ميستا كودا كودين گتيرن بالي كاري كودين گوا هاكا اي كودينا دي تيريگا ميستا كون هدا گوي ادل ورنوا كما اي مكا گ مشركون اميهم انمي وا اميهم كانتا كورا مامي گندا گو تاكي اميهم گتيرن هانگوراما وري ورگدا فيريهنون وارتامي كوراني اميهم گ موتا misalaka mihako marwi marwejja enage darinnanga mihun balan daringe terem warugada hangurama veri baya kutivejjia em marwa mihage mudalun ebade emi hunna ehen namave se balikari baya kutivejjia enage darin balikari kamugavanya ekudinna kanu ves devesecchi ekudinna kanu devesecchi mihun burani emi hunna dinumuge ves faada annate emi hunna kiya hegge matiga kula tibuma kula dana vegen ba bayen nu ne hangurama age wagutuga allah emi hunna de terege kantata bayan ko devve وان تقوموا لليتامى بالقسط ادي الله وصيك قرب يتيمهن يتيمنا ديتريك انصافر کو کان تکرما يتيمنا ديتريك انصافر کو کان تکرما وما تفعلوا من خير فان الله كان به عليما يتيمهم يوكم کوفي کم گوانما الله سبحانه وتعالى کمل دین وڈی گننا وے ابہی یوکم یوکم کوانے الله یکی یوکم یوکم گوت گلاب وافیا انن تو میار مثال کم میہ کو میہ کرما تی کو فان یوکم کما کو یوکم کنو وے ہنگا دان کی نہ اینگے ہیتو گون نائچ kitu gonna ichakun eti hi kama ka nuwe hinga da ekama mihun kurma tin misala kam mihaku me he da kurane allahumma wa rabba wa rabb fasa mihun kurma tika war bodu hi kama ngena kuramu ngedani ehn namai sein evve sawabe nul me hinga da ne na এই কি দেখুন তের কামকে কত এনা এখান কোসি কাম গওয়ানিয়া এই নিহা কান নেগে না তাই নাকি হিতে আল্লাহ তেনে বডিকে মানে আল্লাহ ওয়াহি কুরবানি ফা ইন্নাল্লাহ কানা বিহি আলিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোলা দিনে বডি গান্নাওয়ে হে ওকামে তেবামি হবা মা তাফালু মিন খাইরিন তেবামি হে ওকামে কোসি কাম গওয়ানাম আল্লাহ মোলা দিনে বডি গান্নাওয়ে এই হে ওকামে তোন ওয়া তানুন তো মিহু না কান নেগে আমি হে আইসা মিরে কুর কল্লানি দেন মা দান দেন ইনশাআল্লাহ আদেন সওয়ালে মধ্যে সওয়াল এই হারাং কামে আমায় গোতা কুকুল এচিগে ফ্যাগে ইংলিতা খেঁডু ফাহাগে যে মাট্টা কা কুকুল এচি কি আপন আনি আয়াং এ দেবেনি হারাং কামে এই হারাং কামে এই এক গোতা কা রাসূলুল্লাহ মানা করা ব্যাফানি জানামারে ধীরে ধীরে হুটতে এগে বাই এনে কুমা বাই উনি কইলমা আমার মানা করা ব্যাফানি হারাং করা ব্যাফানি হারাং কামে এই আর গিনামি হুম কুরা কামে এই কুরি কুকুল এচি গেস ফাহাগে যে মাট্টা কা এগে ইংগি গেবুরি কইলে আমায় গোতা বাকারি এচি কাম ফাই কাণ্ডা আফা এবহরে এলো বালো ইচ্ছি তোর ফায়া এ দুনি ইচ্ছি প্রথম হিফুম কি কর হিফানি কি কর এ ইচ্ছি বন্ধ কর মাট্টা কাই ফাফিয়া এই মুরুবাইতের কামা খিলাফ কামে আদি বাইং ইল মারিং মাকরুহ কামা বিদাল হওয়া কান তত এতি হিফান জেনে কে মাসকে মাট্টা কা এতি হিফান জেনে কে মাসকে মাট্টা কা বন্ধ কো ফেগে মিনিমাম কান্না গায়ল মাট্টা কা এন্নু ইল মারিং বিদাল ফনে সালাফুস সালিহুন গে আদিয়া খিলাফ কামে কে এই দুনি কর ইয়াদাং গে গুলমা সালাফু সালিহুন গে আদিয়া খিলাফ কাম আদি এ ফাদা কান্তা কুরআনি হুন গে রিওয়ায়েত এক উসকা বুলে ন করে হাদিস ফান নগা হাদিস ফান নগা মি দুনি এচি ওল কক গেন কোরিয়া দাং গেন গুলে মি হুন গে রিওয়ায়েত এক গাবুলে ন করে একি বেমুরু বৈতের কাং গেল্লি পাওয়া মি হাকা বাদ এই হাদিস ফান নগা রাবি গে দয়ীফ হুম গে সাবাবেন গে ইনা গে মুরু বৈতের কাং গেল্লো ইসনা জিয়ে বার কান্তা আই আবু বকর গফানা নে গুমেন নং এই কি মিসার কা হাদিস বায়া কর বং এই বায়া ওয়ে ফেহরি হাদিস তা এক কি কা সাহাবে কালুং কি বান মের হাদিস রাভিং গে খুসুসি খাস কান্ত ত দে বান মের আবু বকর গফানা বে সুরি হা কামাকুম ইও কান্ত ত কে নে তেলি বি ফায়ে মিসার কা আবু বকর গফানা এই এমে আরি সাহাবী আবি ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররে বায়ান নক দে আবু বকর গফানা কা হুযাইফা গফানা ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররে সিররুগে সাহাবী হামাই ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস রকর ওয়াফানি কম মিন নবিয়্যাকা বিস হাওয়ারি বেকালা কুবে তিমান কালে গফানু গে হাওয়ারি বেকালা কি জুবাইর গফান এগো তুমি বহরে এতাং এতা সাহাবী বেকালা কা এ খুসুসি হাব দেব ওয়াফা খাইবার হং গুরা মাগে দুহু গ রাসূল হাদিস রকর মাদান তিমান কালে গফানু খাইবার গে দিদা দেবানি আল্লাহ দেখে এমিহা কো আল্লাহ দেখে লো বিয়াদি এমিহা কো দেখে আল্লাহ লো বি ওডি গান নামিহা কাশে কি হামা এক কামে অমরগে ফান বিদালমানি এরে নুনি তিমান্না বেরি কাম কান্নে দেমে এরে তিমান্নাস বেরি কাম গে দুনি মে এন মানে লশকর গে কাইল কাম গে দুনি মে এই এ দো দিদা দেবানি কি হামাতি বেরি বে কালে এরে অমরগে ফান বিদালমানি মুসনি দুনে একা মা হরে আবু বকর ফান কান্নুনি দুনো এরে আবা হার ফুন লেফে উনে কারে ফান একা মা ফিকর কর বং হাদা আদা হেদুম বিমার সুন হাদিস রুন কো বাই আলী গে ফান আলী ইবনে আবি তালিব কো বাই একা দি ফান দেবি আদি আসাবে কান বিদালমানি কালে ফান লুলুগে আরস কাম ফলা কাজ গেন্নে উন্নবি দেন উজুরি এ তো আদিহে মিয়া কাদের বাত এ নাস দেন এই কারিফানো কি না আসে দেন কারিফানো গেসা সুলন সকুল কোলে জেসতে দি লোলা এ ফাসে হাবি মান দিদা দে দিয়া দি কারিফানো egotunge khasavegen va bekalunge Abu Hurayra ka difanu Islam va daagan Rasulullah sallallahu alaihi wasallam ge vesting arwanne ei Khaybar fataha vidwa huga Abu Hurayra Islam va daagati kama ko emme gina hadis riwa kore vi sahabi ting haru ei khususiyaten ka difana Allah de ai windu hutta masale enne windu hutta masane qur'an ko allah bhai fa idha wajabat junubuhum wa dhuhurum eti katila bhai jamalu jamalu katilu mafawati kolang hutta ta eti katila mi jeen e ecche ko pala mi jeen ya eti dire dire hutta eti fihumuga wallahu alam den ege mana ko fa dalil enne mana ko fedda line kam rangali maru vima eti kurun ei sababaki e dire dire hutta yadde aniyae van aniyae dire dire hutta yallibe aniyae van aniyae ehmima yattakuli fuli bene dire dire hutta alifana lafi fi matta ka ma maru vima rangali ei mi dalilu is dalal kore vidane ya ei allah wahi kurwani eti jamalu e zabaha kurfa den eti bandu jehima den tiyaba mi hun etin kaashe den fiyagan kaare gmane ege mane keeti mar vimata den vette ni vettunima den kaare den windu huruma ko e masale e windu bayen echin kede gen dan war gina yom e masale ay kun kame ge fayda en kamen ei duniye ge mihage wagutu bekar gotu ga da kamen ei etake chakkhan dinu ma kan tatta huga mashghul yawlo ko faida ani faida ani ami vi fare go tuga wahage tieti kurun adi ganna mi hunna kesne faida hama ekani mi buna be nu ko ganna mi bese ganna ni eti faida ani den harame ke nu keren buna ga sababa ki dalilen ne ka e fada kan taka muru vettir kama khilaf vegen wa kama mi ha geri vetti akhlaqa khilaf vegen wa kama etake tigen gulun adi hiyo kan taka mi ha den jihe wagutta hun eta waguten ena ge atun gelligenda kantattan yamna e wagutu be karno kuram wagutu be kar ko genwana hai gatuga wagutu be kar ko lma ki makru hakam wagutu be kar kurma ki makru hakam hama yaginu ve sei duniya akhiratu ge faida hur kamen nu hai ki e ma e kamuge e wagutu faitu kollung e ma e masale ta olokoggen gen gulun nai ni kamuga olokoggen gen gulume den etaketi giya wade heduma ki masale nu e unda gulenu denya ekak gelme vesti gennwa e bulala behe gotun hadis ul qurba fati inna ma hiya min at tawafin alaykum e te ba mi ho ga tan ayas ko sule cheke yakina ji hennwa inna alaysat bin najasi najis chennu ne e bulala behe gotun ko sawal kori eti misa ka cheka tum ba na fi ya eti najis wa to hadis ul qurani inna alaysat bin najasin inna ma hiya min at tawafin alaykum e te ba mi ho ga tan ayas ko sule cheke gotaka se najis chennu ne ema eya gonaay kurun den mana e gellu mennu de haale ema e ti olko gen gen kolon e bes nei e kam e bes nei er olko gen gen gule jana marta ha ki e mista kuna faada kura ichi sar ka himar as jamalu meta keti bakari e ti olko gen den mana ka mennu e de mana ka mennu de misale ka bay ge ge misale ka mi dahi ku ni faadin matta ka gen gulo masale nu eden ege misale ka qiyas kur vidane kuttaya e kuttaya bahur bay beerun to ga behtene kama kur rege vese ki kiyevi hadis ka ema ege macha qiyas go feges egen faada kurenya sa ka midai faade e bay mi wakkan kuru makuri egen gule kama bani bula e eden mana kama iman kan sahamu ge sharutta ilmarin den khanda alafa ki sharutta ken hen adad kura karne ge ege terege bhuri ba sharutta iman kan sahamu ge sharuten ei amalu es amala ki iman bun sahamu ge sharute ei amalun ulen iman kan sahain wa den ehen baabar kan tan ge bahuri bayen ait takun istidlal korwe den ege mawdu ge sharutta ke komme akas hita komi wa gutaku nei mawdu ge sharutta iman kam sar ka sahum ge mita sharte ke ilmerin egota ilmerin khanda alu wa fa sharte egotan huri kamed de nen ege ka allah ala hama gamus amalu e iman kam sahum ge sharte ei gina ilmerin di vidal wa gotu ekamaku baye ilmering egota kanu deke misaraka abu hanifa abu hanifa deke wada ganna magutuga iman kan sahhamuga shartin nu amalaki imam abu hanifa vidal wagut den baye ilmering imam abu hanifa vidal fani ei murjiatul fuqaha ge tereng himene be kaleke murjiatul fuqaha murjia enno murjiatul fuqaha ei imam abu hanifa sida murjia ge aqida ennei ايه كليفان ودالوني عمل اي ايمان كم صحوموغ شرطن نوني اهن نمي سعمل نكفيا ايه مچا عذاب لبينه عذاب لبينه ايه كما كمي بسفلو هم ايه كنمي غطب ودالو ايما مرجيات الفقهاء تره ايه همين بي ايه فقيهم تره باتي بي باي ايه غطب ودالو ايه باتي بي كالو امام احمد زمانو بيس باي بي كالو ملون ايه غطب ودالو ايه باي ميهم ايه كما كينا علمرين ودالوني عمل اي ايمان كم صحوموغ شرطك ايه اي اغروانو گ اللہ سبحانہ تعالی ان الذين امنوا وعملوا الصالحات ايگوتن اوتی ايگوتن اوتی ادي اتن کولو مثال کہ ایمان کن صحم گ شرط تو تیرے گ ہیمن گن گا دان لا الہ الا اللہ گ شرط گلو والے دان لا الہ الا اللہ گ شرط تن ہائی شرط গুলো বালে বিধানে ঈমান কামা কি এই হিতুগে আমল কামুক বালাফিয়া কমে গতকাস ঈমান কামা ইসলাম কামা দিলাফদু ইন আয়াতেগ ইন ইবারাতেগ জামাবেজ্জে ঈমান কামুক মানে কি আকীদা ঈমান কামুক মানে কি আকীদা এই লা ইলাহা ইল্লাল্লাহ কি মাফহুগা হিতুগে আলা বিঙ্গায় এন নামাস ইস ঈমান কাম ওয়াকিং ইসলাম কাম ওয়াকিং জিকুর করে গাস ইয়া ঈমান কামা কি হাম ইসলাম কাম ইসলাম কাম কি হাম ঈমান কাম اي اصولي قواعد الجبن بيان كفيفه ده بين لفظ تكابه قلتم اذا اجتمع افترقا واذا افترقا اجتمع ايه معنى كي ده لفظ جماوجيا معنى تفاتوان ايه كما ده لفظ وكيم بيان بين اسيا اي هم ام معنى ايه قلتم ايه بهور باي عباره تا اري بهو غاس ايه بدان ما لا اله الا الله شرط تكما اي ايمان كان يقيدا كما قبل اسيا ইমান কাঙ্গি আকীদা কামুগ বালাফি এই শাক্কু কুরুন দুরকু শাক্কু কুরুন ওয়েগেনওয়া শাক্কে কুরুন ওয়েগেনওয়া তেদুয়েরি ওয়াজি হেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদালে ফানি তিবান্না মানা কফায় বানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানা কুরা ফায়ানি যে তামদে তেরে কে সাফ হয়তো তামহুরে বেবার ও মাসিউন নবীকে গেফুলু গেস তামহুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেদে বাড়া গেনে গেফুলু গেস তাম এতরেগা কাদর রুকু আমা বুড় হুন না আমি হে ফলাবা আদি আমি হে বারু গদা সেচেন কাদর রুকু মিহা রোজ বাই হটা তাও গেস এদি রে কাদর রুকু তাম জায়া কাদর রুকু হুরি তাম তামহুরে এর হাম আরা কম মে ইমারত তে গে তামহুরে দেবুরিয়া বেসে বাহারি আমা গে তান নাগা এর আবু আইয়ুবুল আনসার গে কোলো না দেবুরিয়া নাগা দেবুরিয়া নাগে না তাবেন হইতা আদিবেস সাফুগে মাকসদু নেঙ্গে তিবে তাঙ্গে সাফদেনি এমিহুং এতাঙ্গা মিহারুস এসাফং আরামিহুন ফেন্নানে হুরিয়া বেকুলু নবেস হামা একা হেরকং হুরদান মিকলুগা দেমি একা কুনওয়াত দেমি এহেরতা তিবে দান দেমি মিতামে দুগ তিবে দান এমিহুন কব্বেন মানু সাফে রাসূল হাদিস রোন একা হেরকং নামাজ কুরামি হাগে নামাজ নেতে সাফা নুগুলি নামাজ কুরামি হাগে নামাজ নেতে মি সাফুগে এবেস মাকসদ নেঙ্গে মি সাফুগে মাকসদ কি গুলুবু মান ওয়াসালা সাফফান ওয়াসালাহু আল্লাহ আল্লাহ গ রাসূল হাদিস কুরআন সফেদ গুলোয়া ফিমিহা আল্লাহ রহমতা এনা গুলোয়া দেবা ওয়ান ওমান কাতআ সফফান আল সফে মেদু কাঁডা ফিমিহা মেদু কাঁডা নিয়ে নুন তাই সফে মেদু কাঁডা ফিমিহা আল্লাহ গ রহমতু এনা কাঁডা দেবা দেবা মাহরুম কল্লা দেবা কাতআহু আল্লাহ রাসূলুল্লাহ হাদিস কুরআন এম এই সফু মেদু কাঁন সফ মিসকিতু কে জাগ ওবা মাজবুরি হালতে গ মাসলে নাই সাহু কুরু দুস কাহালে দুহাই গ মাসলে নাই তাঙ্গা সফ একম কু মিসকিতু কে জাগ ওবা কি দেগেন তো তাঙ্গা সফ হাদা মেদু কেন্দু এ তাঙ্কল গুলো বাইরেন জি না মেয়ার সাফু কে এই মাস্তালে এই আমা এফলগাস মিসকিতা হোক বড় সিং গাটা নাই দে তামসাকা দিয়ে যাবে না দান এটা ইউনিভার্সিটি মাদিনা ইউনিভার্সিটি গায় নামিস কিতু গাস বড় সিং গা হোস যে দেতে রে না তামসাকা দিয়ে তেরে পাতু গা দান ইবস কুজ গুনা দান এ তামস আদি মাসি উন নবাবি গেস কি আবা কুজ গুনা আরানে তামসা ফাতা দেন এ কাম গে এবস মকসদ নে গে এবস দালিলে নে গে মিউ আরানে ইয়ার সাফু গে মকসদ দিনে গান্নাম দি নি হুন দিনে গান্না কা বেন মেন নুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাফু হেদ্দেম সুবহানাল্লাহ কালিগে ফানু কি হ্যাঁ বারাকাং গে সাফতে দুকরং সাফু তাহু গে মেদুগা হিংগাওয়া আসহাব বেকলুম রাঙ্গালা দেনেগেন একামুগে আহামিয়াতুকান দেনেগেন ফুমা দান দেন একালিগে ফানু সাফু তাহু মেদুগা হিংগাওয়া আসহাব বেকলুম দান দুনিয়া দুনিয়া কি হাতে দুই মাইগে মাকাম দান এ এগে হাদাফা ওয়াসিল ওয়ান দুনিয়া কি হাতে দুনিতে দুকুরা ফাদান সাফতাতে দুকুরা ফাদান দুনিতে দুকুরা ফাদান এদ্দো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফেনি ওয়াডাগতে আমাকে এমমে মিহেগে মে মিহেন নিকুমালা ফাউটা হাদিস কোরআনে তিয়াবামি হুন সাফতা এবর কোরআনে এনুন তিয়াবামি গে হিতা হুগে মেদুগা আল্লাহ খিলাফ করব ফান মারাব বড়ান করি ফান বল্লা বল্লা কা মিসাফা সাফু কান্তা কি এবজাম ইয়াত কামেন নেমি আর হাদিস কোরআনে তিয়াবামি হুন সাফা দারে মালায়েকে বেকানু আল্লাহ গে হযরত গে সাফা দা বাদা হেদ দেন কি কে আসাবে কানু দালন কি নে তোয়ে এবে কানু হাদানি দানি ফুরতাম ফুরতাম সাফু ফুরা লব্বাই ওয়া তারাসুনা ফি সুফুফিহিম আদি সাফু তাহুগে এবে কালো কানে বে কালো কা গুলি লব্বাই ইয়া তারাসুনা রাসুগে মানে কি গুলুম কোন্ডা কোন্ডা জিহুম ফায়া ফায়া জিহুম এই সাফু তাহুগে গুলি লব্বাই রে কা একা কোনে আদি হাদিস ওয়া রুসু সুফু কাম সুফু ফাকুন নে এবা রাসুল হাদিস বলা যায় তেমন আমি সাফুগে একা কোনে কা গুলি দা আসে গুলি দা আসে গুলি লেন জিয়ে কোন্ডা কোন্ডা জিহেন জিয়ে দেমি হুন দেতে রে কানে কাবা দে এবারা বাহার টাকা বাকুন দান সাফু কা নো কেন সাফে কে আর ইল মুদে নাগানে মিহাকু বেনমেন নোয়ে দেন হামা মিহ বিসনালে সাফতবে সাদাম বেন মানে ইয়ে দেন হামা এবেস ইলমেন নেতি দালিলেগে মাচ্চাক বিনা করেন নুন কুরু ইসরবেস মিহ হাদাতাম ফেনিগে বালালেন জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসহাবে কানু সাফহে দেবি কিনে তো নামাজে মি কোরানি আলো কামে মি কোরানি আল্লাহ এবে কানু কোরবি গো তাকুরি মাকাম দানি এহেন মুকাম কোন দান আমা তিমা হাফেন না গো তাক কো গেং এং এবেস চিং আল্লাহ গা বুলেন কোরান বান এহেন মি কোরানি আমা মেন কা কোলেনি হোদাং চৌড় ফিল এগুলো কামাং হা দেয় মিও বড় দি তেইশ আহার দোতরে তেইশ আহার আল্লাহ বাবা দেব দিদি বে কালুং এ টিভি হামা এগুলো কামাং হা দেয় পুরি হা চেদ্দান এবার বড় শয়তানি মালি বে কালু এবার বড় শয়তানি মালি ওড়ুম ফিল মানে ফাস আলু আহলে জিক্র ইন কুনতুম লা তাআলামুন তে বামি হুম ইলম গাহল ওয়ার না সুবাল কুরআন নে গেনিয়া মাসালাতা আহা দিন গেন গিয়া মে দহু সুরা নু দেখেন আল্লাহ গা তোরা তাকু এ তিমান নে গেন নে কান্ন করাও নে বালা কম মে মিয়া কাছে বহতে ফুরসত আল্লাহ দে ব্যাফা সওয়াল করুম গে আমা হো দে নে দি কি বেন হো দে নে এম মা দাগ মিয়া সো দে নে হো দা কে ফিন না এ মা সাফু গে কান্তাত তা হুরি মিহেম এ গো রাসুল সমানা করা ব্যাফা কাম এ দে তাম দে তরে কে সাফু হে দে মানা করা ব্যাফা কাম এ গো তা কাছে মিসকি তু কি জাগো বাহা দাগ নো আর সাফে দে তাম দে তরে এসা কমে তো কেন গেন্দা কামেন এই বুড়ি বুড়ি আর তিন বুড়ি অন্যান্য সাবু আদি এমএ মিয়া কোসে বহরে মিতাম গামি ফারাত এমএ মিয়া কো এমএ মিয়া কোসে মার কোলে মিতাম গামি ফারাত কবে না এ কারো সু হাদিস মানে লা সালাত লি মুনফারিদিন সাফা ওয়াকিং হুন না মিহা মিস্ত কো না ওয়াকিং হুন না মিহা কা নামাজেন নেতে এনাগে নামাজেন নেই সফহা হাদিস করে সু হাদিস বকরা লা সালাত লি মুনফারিদ নেতে নামাজেন নেই এ হুন নানি কোসে এর কানু গামি মে তো গামি হন তাঙ্গ বেগে মানে কবে সাফু গে হাকিকাতে এগে মাকসুদেন নেই গে নিউ না হো এখানে নমি হাকু দা ফাতা গেন না আনে সাফু মি হাকু গেন না নিপা এ কোন্ড গাই জাসে না দেন গেন জেন দেন এ হা হেলুং তরিকাং নে তে মি হুঙ্গে একাম কো মি হার দেন বাই কুদনা এঙ্গে নে মি তাঙ্গা দিনি কুদিন তাং এঙ্গে না আই জাসে আলি মান না নিপা আ এরুং আরে কা কুকুরা দেন জেন দেন এম মে কানাং এ তিলান জেন দেন ফাহুং আন্না মি হা তাং কোল কুরা দা মি মাজবুরি হালে তেন এই একা কা সাফে সাফে কান নুয়ানে কা কা এহেম বে না দা মা হালে নিপা একা কুদা মা হালে জেন දැන් ඒ බයෙන් ඉලිමෙන් විදාලවන විශාලක ඒ ගොතක් දැන් තමයි වෙන්නේ තෙජ්ජේ පද හේරුතර මිහක් විශ්නේ තෙජ්ජියා සෆුගා දැන් එන රුකුවක් ගොස් දානෙන් ඉවෙජ්ජ එන නමාද පරාරේ ඒ ضروري حالتක ضروري حالتක එන එරක්වයිලි බේන ضروري حالتක මෙදුම් මෙහරෝ සෆෙ මෙදු කෙනුමකි අස්ලු මනාකන ඒ වැද්දලිල් වයස් එහෙනම් මේ ضروري حالتක තක මෙදු කඩාලා මිසක බයිෆර් සබුගේ මෙදුම් කඩන ලාහෙස කෝර බයි රිවායිත අනෙක් කොළුම් ගෙන්නන එන හිඟුමෙන් එවාදේ මා එහෙන් කාලේ හිඟුම වරන් එහෙන් කාලේ හිඟුම මා දුරු හිඟුම එහා දිගු හිඟුම ඉල්මරෙන් හුද්දෙන් නොකරව හැම මෙදුම් දැන් අනක කුජි හෙලා ඉස්සන නමාදුගේ දැන් මිහුන්න හසියා ගතනේ ගැනි දැන් කී කුරානෙකම කො අහලා කස්මිය කොන හුලේ ඒගොත මෙදු කෙනු නිසාලක සහ මෙදු කෙනු ජහම ජිහනු ලානන එක කොහම ඒ තන් කොළින් නැසලා අන්දීනි මෙන් දැන් හමයි ගොත මෙදු කෙනු ජිහෙන් රසියවල ගන්න නමාද වාත් වේ දාන එකම බල එව මී හොම් මිහෙන් තිබේ ඒ නු වෙන නමාද වාත් ඒ සියවල වල එව නමාද වාත් ඒ තිනි නිවා නම බල කිතම් මියුග නමාද හෙර මකුරු හර ගෙන් දනි එන එහෙරි ෆෝන් ග මියුසික් එක ලෑගෙන් හෙර මියුසික් ගහන මිස්කිල් කරේ ඒ තිනි නිවා නුල ඒ හරකාතු නමාද වාත් වේ දාන සුබ්හානක අල්ලාහුම්මා වබිහම්දික අෂහදු අන් ලා ඉලාහ ඉල්ලා අන්ත අස්තග්ෆිරුක වඅතුබු ඉලෛක